یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ এই দিন দুনিয়ার শাহে নিসা ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ ও মেহবুবে খোদা তাআলা ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আমিনার ওই ঝুপড়ি ঘরে করলে উজালা থাকলো না এ দুনিয়াতে আর কোনো নিরালা মা আমিনার ওই ঝুপড়ি ঘরে করলে উজালা থাকলো না এ দুনিয়াতে আর কোনো নিরালা তোমায় পেয়ে সবাই খুশিতে হলো উতালা মানব দানব পশু পাখি আর শের হুরবালা নূরি রূপেরি ঝলক ছড়াও ইয়া রাসূলুল্লাহ নূরি রূপেরি ঝলক ছড়াও ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার নামের তাজিমি আমি অনেক করেছি দরুদের মালা দিবানিসি অনেক জপেছি তোমার নামের তাজিমি আমি অনেক করেছি দরুদের মালা দিবানিসি অনেক জপেছি চরণে তোমার লাখো কোটি সালাম দিয়েছি ইমানে আমলে একিনে তোমায় রেখেছি তোমার ছবি এঁকেছি মনে ইয়া রাসূলুল্লাহ তোমার ছবি এঁকেছি মনে ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এক কাতরা আছি তুমি আমায় দরিয়া বানাও কুপথগামী না হই যেন সুপথটি দেখাও এক কাতরা আছি তুমি আমায় দরিয়া বানাও কুপথগামী না হই যেন সুপথটি দেখাও খোদার কাছে তুমি আমার সুপারিশ জানাও অধম পাপিয়ে উম্মতেরে পার করিয়া দাও এমডি মেহবুব চাই দিদার ইয়া রাসূলুল্লাহ এমডি মেহবুব চাই দিদার ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ একবার আমারে দাও না দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ।